মতে ভুলি জীব তু ততে ভুলি জীবি মু কহিবুনি আও কেবে জালো প্রিয়া তু সই যা তু তো আখি পল করু ফেরি যাওছিল মু সই জালো প্রিয়া তু সই যা তু তো আখি পল করু ফেরি যাওছিল মু না আসিবি সপনে না আসিবি জীবনে না আসিবি সপনে না আসিবি জীবনে মতে ভুলি যাবু তু ততে ভুলি যাবি মু কহিবুনি আও কেবে আই লাভ ইউ কহিবুনি আও কেবে আই লাভ ইউ রাণ দেলি ছেই বুনি মু পাই রাতি রে বাট ভাঙ্গি ছালি যাবু দেখা হেলে বাটরে ভালো পাউথিলু বলি কেবে কহিবুনি কহি দেলে ভালরে তু রহি পারিবুনি না আসিবি হসরে না আসিবি লুহরে না আসিবি হসরে না আসিবি লুহরে মতে ভুলি যাবু তু ততে ভুলি যাবি মু কহিবুনি আও কেবে আই লাভ ইউ কহিবুনি আও কেবে আই লাভ ইউ প্রেমী কটে তোপাই মুথিলি বাট ভুলা বাট ইটে আজি হেই গলি ও কথা দেলি তো শহরে আসিবিনি কেবে ভাবি নবু অছি পাখে খোঁজিবু তু যেবে না আসিবি ডাকিলে না রহিবি কহিলে না আসিবি ডাকিলে না রহিবি কহিলে মতে ভুলি যাবু তু ততে ভুলি যাবি মু কহিবুনি আও কেবে আই লাভ ইউ কহিবুনি আও কেবে আই লাভ ইউ